যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। জ্বলে পুড়ে মরলো রাধা, জ্বলে পুড়ে মরলো রাধা যৌবন জ্বালায়, ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। জলকে কেন যাওয়া, উতল উতল মনকে নিয়ে জলকে কেন যাওয়া, ও আগুন বাড়বে দ্বিগুণ লাগে যদি হাওয়া, তখন করতে শীতল মনকে ওরে কিছুই পাবি না। জ্বলে পুড়ে মরলো রাধা, জ্বলে পুড়ে মরলো রাধা যৌবন জ্বালা, ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। ও বাঁশি যদি ডাকে ঘুমটা মাথায় থাকে না, থাকে না পথ চলিতে, ও বাঁশি যদি ডাকে আঁচল দিয়ে উথাল পাথাল মন কি ঢাকা থাকে, ও বাঁশি যদি ডাকে নদীতে জল নাই রে তবু ছল ভরে কলসে, নদীতে জল নাই রে তবু ছল ভরে কলসে, কলঙ্কিনী যখন তখন খেয়া ঘাটে আসে, তারে পারের কড়ি দিবি তারে পাওয়াই গেল না। জ্বলে পুড়ে মরলো রাধা, জ্বলে পুড়ে মরলো রাধা যৌবন জ্বালায়, ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়।